নিয়মিত সাপ্তাহিক বিষয়ভিত্তিক তালিমি বৈঠক, এ বৈঠকে যোগদান করার সুযোগ আমরা লাভ করেছি। যে আল্লাহ পাক আমাদেরকে এই দিনী বৈঠকে কর্মচঞ্চল জিন্দেগির কিছু অংশ ব্যয় করার তৌফিক দান করলেন, তারই বারগাহে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অগণিত অসংখ্য দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মাননীয় পরিচালক, উপস্থিত দিনী বৈঠকের ভ্রাতৃমণ্ডলী, আপনারা ইতিপূর্বে শুনেছেন আজকের আলোচ্য বিষয় হল আল্লাহর ফয়সালা অকপটে মেনে নেওয়া, ইমানদারের বৈশিষ্ট্য। আল্লাহর ফয়সালা অকপটে মেনে নেওয়া ইমানদারের বৈশিষ্ট্য। আল্লাহর ফয়সালা দুই প্রকার। এক প্রকার ফয়সালা হল কাদারিয়া কাউনিয়া, আর আরেক প্রকার ফয়সালা হল শারঈয়া দিনিয়া। এটা হলো কাদারিয়া কাউনিয়া, আর হলো শারঈয়া দিনিয়া। কোথায় যাচ্ছিলাম, যাওয়া বন্ধ হয়ে গেল, হঠাৎ করে থেমে যেতে হলো যে কোনো কারণে, বুঝতে হবে যে আল্লাহর ফয়সালায় যাওয়াটা বন্ধ হলো, থেমে গেলাম। এটা হলো কাউনিয়া কাদারিয়া। আর আল্লাহ পাক বললেন যে অমুক জায়গায় যাওয়া যাবে না, এটা শরীয়তের নির্দেশ, এটাকে বলে শারঈয়া দিনিয়া। আল্লাহর ফয়সালা দুই প্রকার, এক প্রকার হলো কাউনিয়া কাদারিয়া, তাকদীরের ফয়সালা, আর একটা হলো দিনের ফয়সালা, দিনী ফয়সালা, এটা করো, ওটা ছাড়ো, এটা ধরো। তো দুই প্রকার ফয়সালাই ইমানদারের কর্তব্য হলো হাসি মুখে বিনা বাক্যে বিনা প্রশ্নে মেনে নেওয়া। আল্লাহ পাক তার একটা নমুনা তুলে ধরেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইয কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলেন আমি নির্দেশ দিলাম ফেরেশতাদেরকে, ফেরেশতাদেরকে নির্দেশ দিলাম তোমরা আদম আলাইহিস সালামকে সেজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সেজদা করলো কিন্তু ইবলিস সেজদা করে নাই। ইবলিস কি ফেরেশতা না ফেরেশতাদের বাইরে? হ্যাঁ, আগুনের তৈরি। ফেরেশতা হলো নূরের তৈরি, আর ইবলিস হলো আগুনের তৈরি। আল্লাহ পাক বলছেন যে ইবলিস হলো জিনের বংশধর। তা আল্লাহ তো ফেরেশতাকে নির্দেশ দিলেন। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ, সবাই সেজদা করলো, সব ফেরেশতা সেজদা করলো, ইবলিস সেজদা করেনি। তো এক হিসাবে দেখা যাচ্ছে যে আল্লাহ ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন সেজদা দেওয়ার, ইবলিসকে তো আর দেননি। বাহ্যিক দৃষ্টিতে তো তাই বোঝা যায়। আল্লাহ বলছে যে আমি ফেরেশতাদেরকে বললাম যে আদম আলাইহিস সালামকে সেজদা করো, সে সব ফেরেশতাই তো সেজদা করছে কিন্তু ইবলিস করে নাই। এটাকে বলা হয় মুস্তাসনাই মুফাররাক, আরবি ব্যাকরণে ইস্তিসনায় মুফাররাক। ওই যে সিরাজগঞ্জের এক মৌলভী সাহেব বলেছিলেন যে তোমরা তো আহলে হাদিস, কোরআন হাদিস ছাড়া কিছু বোঝো না, তাল্লা তো শুকুরের গোশত হারাম করেছেন, শুকুরের হাড্ডি চর্বি তো আর হারাম করেননি, খাও না কেন, শুকুরের নাড়ি হুঁড়ি খাও না কেন। শায়খুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহ বলছেন যে পৃথিবীতে যত শেরেক বেদাত ঢুকেছে, ইসলামের মধ্যে যত কুহিলিকা ঢুকেছে, সব কোরআন সুন্নাহ না বুঝার কারণে। এটাকে বলা হয় এতলাকুল জুজ ওয়া ইরাদাতুল কুল, এতলাকুল জুজ ওয়া ইরাদাতুল কুল। গোশত বললে আপনি যখন গোশত কিনতে যান বাজারে গিয়ে এক কেজি গোশত দেন, দিল, হাড্ডি থাকে না ওর মধ্যে, এক কেজি গোশতের মধ্যে হাড্ডি থাকে না, চর্বি থাকে না, আপনি তো গোশত চাইছেন, হাড্ডি চর্বি আসলো কেন। এটুকু যদি সে না বোঝে তাকে কে বুঝাবে বলেন। ফেরেশতাদের সাথে যখন ইবলিসও আছে তো ইবলিস হুকুমের নির্দেশের মধ্যে পড়ে গেছে। এটা আরো ক্লিয়ার হচ্ছে যে ইবলিস সেজদা করেনি, ইবলিস সেজদা করেনি তার মানে হলো করার নির্দেশ ছিল দেখে তো করেনি, যদি নির্দেশই না থাকে তো করেনি, প্রশ্নটা আসলো কেন। ওই যে দিনাজপুরের সেই বিরামপুর রেল স্টেশনে গাড়ির চাবি কেড়ে নিল, মোটরসাইকেলের তুলেছে প্ল্যাটফর্মের উপর গাড়ি, আর স্টেশন মাস্টার এসে চাবি কেড়ে নিল, বলে আইন লঙ্ঘন করেছে। ওর ব্রিটিশ বাবার আইন আছে, মানে রেলওয়ে তো চলে ব্রিটিশ বাবার আইনে, ব্রিটিশ বাবার আইন আছে প্ল্যাটফর্মের উপরে কোনো গাড়ি উঠা নিষেধ। তুমি বলছো আইন লঙ্ঘন করেছে, তবে তো আইন জানলে তো লঙ্ঘন করবে, জানেইনি তো লঙ্ঘন করলো কখন, জানার আগে কি লঙ্ঘন হয়, ও তো আইন জানেই নেই, লঙ্ঘন করছে কিভাবে সে। আমি আইন জানার পরে যদি সেটাকে ভাইলেট করি সেটা নাম লঙ্ঘন, তা আইন জানেই নেই, তোমার এখানে লেখা নেই কেন, কেন তুমি প্ল্যাটফর্মে লেখা নেই। এখন নেক্সট জেনারেশন তো কেউ জানে না, শতকরায় 90 জনকে জিজ্ঞেস করলে এই আইন জানে নাই, তো জানে না দেখে প্ল্যাটফর্মে গাড়ি উঠে গেছে। তাহলে হুকুমের ভিতরে পড়লে লঙ্ঘনের প্রশ্ন আসে, আর হুকুমের বাইরে থাকলে লঙ্ঘনের প্রশ্ন আসে না। আল্লাহ যে বললেন যে ইবলিস সেজদা করেনি, এ কথার মানে হলো যে ইবলিসও সেজদার হুকুমের আন্ডারে ছিল, যদি না থাকে তাহলে সেজদা করেনি এই প্রশ্ন আল্লাহ বলতেন না। ইবলিসকে আল্লাহ জিজ্ঞেস করলেন, ফেরেস্তারা হুকুম পেয়ে সেজদা করল, ফেরেস্তাদের গবেষণার বুদ্ধি কম, আল্লাহর হুকুম পাওয়ার সাথে সাথেই মেনে নেয়। আল্লাহ পাক ফেরেস্তাদের বর্ণনা দিতে গিয়ে বলছেন লা ইয়াসুনা মা আমারাহুম, লা ইয়াসুনা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তাদেরকে যা নির্দেশ দেওয়া হয় তার নাফরমানি ব্যতিক্রম ফেরেস্তারা করে না, আর যা নির্দেশ দেওয়া হয় অক্ষরে অক্ষরে তা পালন করে। মিস্টার ইবলিসকে জিজ্ঞেস করা হলো কয়লা মা মানা কাউ তাসজুদ, আল্লাহ আপনি নির্দেশ কি করেই বা দিলেন, আপনার দেওয়াটাই কি ঠিক হলো, আমি তো ওর উত্তম, আদমের চেয়ে তো আমার মর্যাদা বেশি। কয়লা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে আপনি আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর ওকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, মাটি তো সবসময় নিচে থাকে, পায়ের নিচে থাকে, মাটিকে উপরের দিকে চালিয়ে মারলেও নিচে পড়ে যায়, আর আমি আগুন, আমার গতি সবসময় ঊর্ধ্ব দিকে, যে যার গতি উপরের দিকে যার মর্যাদা বেশি তাকেই নাকি আপনি বললেন যার মর্যাদা কম তাকে সেজদা দিতে, এটা আবার কেমন করে হয়। বিবেক, বিবেচনা। আল্লাহর নির্দেশকে যখনই মানুষ বিবেক দিয়ে, বিবেচনা দিয়ে, নিজের মস্তিষ্ক দিয়ে ব্যাখ্যা করতে যাবে, তখন তার ধ্বংস অনিবার্য। আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, অহংকার করলো এবং অস্বীকার করলো, অস্বীকার করলো আর অহংকার করলো, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ইবলিস শয়তান গবেষণা করলো, আর ফেরেশতারা গবেষণা করলো না, ফেরেশতারা আল্লাহর হুকুম পাওয়ার সাথে সাথে মেনে নিল। আল্লাহ পাক বলছেন, ওয়ামা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযা আল্লাহু ওয়া রাসূলুহু আমরা আই ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, মিন আমরিহিম না আমরিহি, মিন আমরিহিম, আল্লাহু আকবর। মা কানা লি নাবিয়িন মা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযা আল্লাহু ওয়া রাসূলুহু আমরা, মুমিন এবং মুমিনার, ইমানদার নারী পুরুষ কারো পক্ষেই উচিত নয় যখন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ফয়সালা দিয়ে থাকেন, সেই ফয়সালার বিরুদ্ধে যাওয়া কোনো ক্রমেই উচিত নয়। আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালিরাসূলিহি ইযা দাআকুম, ইস্তাজিবু লিল্লাহি ওয়ালিরাসূলিহি ইযা দাআকুম লিমা ইউহিকুম ওয়া'লামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মার'ি ওয়া কালবিহি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দাগণ, ইস্তাজিবু লিল্লাহি ওয়ালিরাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দিয়ে দাও, যখন ডাকবে সঙ্গে সঙ্গে যে অবস্থায় ডাকবে সে অবস্থায় সাড়া দিয়ে দাও। কেন? লিমা ইউহিকুম, তোমাদের অন্তরের ভিতরের সঞ্জীবনী শক্তি, জীবনী শক্তি, অন্তরকে সঞ্জীবনকারী বিষয় ওর মধ্যে রয়েছে। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম পালন করলে অন্তর তাজা হয়, মনের ভিতরে প্রফুল্লতা বাড়ে। একটা লোক গাঙে ডুবে যাচ্ছিল, আপনি লাভ দিয়ে গেলেন, বহু চেষ্টা করে লোকটাকে তুলে আনতে পারলেন, সারাটা দিন আপনার ভালো লাগবে এবং মনের ভিতরে খুব আনন্দ লাগবে, এবং এই গল্পটা আপনি সারা জীবন ধরে বলতে থাকবেন যে একদিন একটা লোক মরিয়ে গেছিল গাঙে ডুবে, আল্লাহ আমার ওসিলায় কিভাবে লোকটাকে আমি তুলতে পেরেছি। কিন্তু আপনার কারণে যদি একটা লোক ফসকে পড়ে যায়, সারাটা জীবন ধরে আপনার মনের ভিতরে ওই আচরণটা পীড়া দিবে, সেদিন লোকটা বাঁচতে চেয়েছিল, আমি ইচ্ছা করলে ধরে টানতে পারতাম কিন্তু টানি নাই। আপনি যদি একদিন রাগের মাথায় ফকিরকে ধাক্কা দেন বা আঘাত করেন, সারা জীবন ধরে ওই ফকিরকে আপনি খুঁজে বেড়াবেন যে লোকটাকে যদি পেতাম তাহলে একদিন মাপ চেয়ে নিতাম। আপনার অন্তরের ভিতরে পীড়া দেয়, মনটা ছোট হয়ে যায়। আল্লাহর হুকুম পালন না করলে মনটা ছোট থাকে, আর আল্লাহর হুকুম পালন করলে মনটা কি হয়, তাজা হয়ে যায়, সতেজ হয়, বড় হয়। আল্লাহ পাক বলছেন, লিমা ইউহিকুম, আল্লাহ এবং তার রাসূলের হুকুম পালন করলে মনটা সতেজ হয়ে যায়। ওয়ালামু আন্নাল্লাহ ইয়াহুলু বাইনাল মার'ি ওয়া কালবি, জেনে রাখো নিশ্চয় আল্লাহ পাক ইমানদার এবং বান্দার মাঝখানে, অন্তরের মাঝখানে পর্দা ফেলে দেন। এখন এক অনুভূতি আছে, আর কিছুক্ষণ পরে অনুভূতি আবার চেঞ্জ হয়ে যায়। ওই জন্য আল্লাহর হুকুম পাওয়ার সাথে সাথে মেনে নাও, বাড়িতে গিয়ে বুঝে নেই, বুঝে যে নিতে যাবে তার আর হবে না, বুঝতে গেলেই পর্দার মাঝখানে, অন্তরের মাঝখানে পর্দা হয়ে যাবে, আর সৃষ্টি হয়ে যাবে, আড়ষ্ট হয়ে যাবে, তখন সে কাজ করা তার পক্ষে সম্ভব হবে না। ওই জন্য পাওয়ার সাথে সাথে মেনে নাও। যখনই নির্দেশ দিল তখনই মেনে নাও, এটা হলো ইমানদারের বৈশিষ্ট্য। ইমানদার এত বুঝার চেষ্টা করে না। যারা বেশি বুদ্ধিমান, যারা বেশি বোঝে, তারা বিপদে পড়ে বেশি। সাহাবায়ে কেরামগণ যখনই আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ পেতেন, যখনই দেখতেন তখনই মানতেন। কিভাবে মানলেন? যার নমুনা, যার নজির কোরআন এবং হাদিসে ভুরি ভুরি রয়েছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পায়ে দিয়ে সালাত আদায় করছেন। সাহাবায়ে কেরামও জুতা পায়ে দিয়ে সালাত আদায় করছেন। হঠাৎ করে সালাতের মাঝখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা খুলে ফেলে দিলেন। সাহাবায়ে কেরামও নিজে নিজে আপন আপন জুতা খুলে কি করলেন? ফেলে দিলেন। জিজ্ঞাসা করার দরকার নেই যে আপনি ফেললেন কেন, একটু তদন্ত করে নেই, একটু গবেষণা করে নেই, বুড়িয়া হুজুরকে জিজ্ঞেস করে নেই, হ্যাঁ ঘটনাটা কি, এ রক্ত না হয় চলুক, সামনে রক্তে না হয় হবে। হ্যাঁ এক লোকের সেদিন বললাম যে সিগারেটটা ফেলে দেন, বলে না রমজান মাস থেকে ফেলবো। তোর সাহাবায়ে কেরামগণ মদ হারাম হওয়ার সঙ্গে সঙ্গে মদের বোতল, মদের মটকি কলসি সব ঢেলে ফেলেছিলেন। সে তো বলেননি যে এই সিজনটা পার হোক, মদের টাকাটা খালাস করে নি, না সাথে সাথে ফেলে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা জুতা খুলে ফেললে কেন গো? কয় আপনাকে দেখলাম তাই আমরাও ফেললাম, আমাদের তো আর কিছু নেই, আল্লাহর নবীর অনুসরণ ছাড়া তো আমাদের আর কিছু নেই, আপনাকে ফেলতে দেখলাম তো আমরাও ফেললাম, আমাদের তো আর প্রশ্নের দরকার পড়ে না, আপনাকে দেখেছি অতএব ফেলে দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার জুতার তলায় নাপাকি ছিল, আমাকে কানে কানে ওহির মাধ্যমে জানানো হলো যে আপনার জুতায় নাপাকি রয়েছে, অপবিত্র জুতা নিয়ে আপনি সালাত আদায় শুরু করেছেন, তা আমি জুতা খুলে ফেলে দিলাম। একটা হাদিস, এই হাদিস নিয়ে যদি আলোচনা করা যায় রাত ভোর হয়ে যাবে, কিন্তু হাদিস শেষ হবে না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি। প্রথম নম্বর জিনিস জানা গেল, জুতা পায়ে দিয়ে সালাত আদায় বৈধ। জুতা নিয়ে আজমিরের দরবারে যাওয়া যায় না, জুতা নিয়ে অমুকের দরগায় যাওয়া যায় না, খানকা দরগা এ সমস্ত জায়গায় জুতা নিয়ে যাওয়া যায় না, আল্লাহ পাকের দরবারে জুতা নিয়ে যাওয়া বৈধ, হাদিস থেকে জানা গেল। দুই নম্বর জিনিস জানা গেল, যা আপনার শরীরে বা আপনার কাপড়ে যদি কোনো অপবিত্রতা লেগে থাকে বা জুতায় যদি লেগে থাকে, যখন জানতে পারবেন তখন খুলে ফেললেই চলবে, ওই সালাদটা আর দোহরাতে হবে না। খানিকটা হয়ে গেছিল না সালাদ? হয়ে যাওয়ার পরে নাফাক জুতা নিয়েই তো খানিকটা হয়েছে, তারপরে তো জুতা ফেলে দিলেন, সালাদ তো আর সমাপ্ত করলেন। হাদিস থেকে বোঝা গেল যে হুজুর সাহেব কেতাবে লিখে দিয়েছেন যে শরীর চুলকালেই নামাজ বাতিল হয়ে যায়, মশা কামড় দিলে, মশা তাড়ালে নামাজ বাতিল হয়ে যায়, হ্যাঁ লুঙ্গি যদি খুলে পড়ে তবুও লুঙ্গি পরা যাবে না, নামাজ বাতিল হয়ে যাবে, কারণ আমলে কাসির। সাপ যদি কামড় দেয় তো সাপ মারা যাবে না। তো জুতা পায়ে থেকে খুলে ফিকে ফেলানো, এটা কি ছোট আমল না বড় আমল? বড় আমল, আমলে কাসিরের মধ্যে পড়ে না এটা। তো হুজুর এই হাদিসটা চোখে দেখেন না যে এখানে যে জুতা খুলে ফেলে দেওয়া হলো, যাই হোক এগুলি তো আমার সাবজেক্ট নয়, সাবজেক্ট হলো যে ইমানদার আল্লাহর হুকুম পাওয়ার সাথে সাথে অকপটে বিনা বাক্য ব্যয়ে বিনা প্রশ্নে মেনে নেবেন, এটাই হলো ইমানদারের বৈশিষ্ট্য। কেবলা পরিবর্তন হয়ে গেল, আল্লাহ পাক বললেন আপনাকে বারবার দেখছি আকাশের দিক তাকাচ্ছেন, আকাশের দিক তাকাচ্ছেন মানে আল্লাহর ফয়সালার অপেক্ষা করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের তরফ থেকে কোনো ফয়সালা করেন না, দেন না। ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া, ইন হুয়া ইল্লা ওয়াহইউহা। নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না, আসমানের দিক তাকাছেন যে আসমানওয়ালা কিছু বলে কিনা। পার হয়ে গেল সতেরো মাস, সতেরো মাস পার হয়ে আল্লাহ পাক বলছেন আপনি মসজিদুল হারামের দিকে আপনার মুখমণ্ডলটা ঘুরিয়ে নেন। বাইতুল মাকদেস হলো মদিনা থেকে কোন দিকে? বাইতুল মাকদেস যেখানে মসজিদুল আকসা অবস্থিত ওটা মদিনা থেকে কোন দিকে? উত্তর দিকে। বাবারা তোমরা এই ছোটকালে লেখাপড়া শিখতেছ, তোমাদের ম্যাপ জানতে হবে। ম্যাপ না জানলে কোরআন হাদিস বুঝতে কষ্ট। ম্যাপটা জানাটা জরুরি। পৃথিবীর কোন রাষ্ট্র কোথায় যদি না বলতে পারি তাহলে কোরআন হাদিস বুঝতে অনেক কষ্ট হবে। উত্তর দিকে হলো মদিনা থেকে উত্তর দিকে হলো বায়তুল মাকদেস, আর দক্ষিণ দিকে হলো মক্কা, আর মাঝখানে হলো মদিনা। মদিনায় ঘটনা ঘটতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়তুল মাকদেসের দিকে সালাত আদায় করছেন। আল্লাহ পাক নির্দেশ দিয়ে দিলেন সালাত অর্ধেক হয়েছে আর অর্ধেক বাকি। এমতো মুহূর্তে নির্দেশ দিয়ে দিলেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, মসজিদুল হারামের দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুরে গেলেন। সাহাবায়ে কেরামগণ অনেক পরে, এখন যে মসজিদুল কেবলাতাইন, মসজিদুল কেবলাতাইনে সাহাবায়ে কেরামগণ সালাত আদায় করতেছিলেন। জনৈক সাহাবি ইমাম আর বাকি অনেকে মুক্তাদি। পিছন দিক থেকে একজন এসে বলছে, রে তোরা এখনো ওই পুরাতন কেবলায় আসিস, কেবলাতে পরিবর্তন হয়েছে। আল্লাহ আকবার, কয়েক অক্ত সালাত পার হয়ে যাওয়ার পরে এবার এই মসজিদে খবর পৌঁছল, ওনারাও সালাতের মধ্যে ঘুরে গেলেন। ওই জন্য মসজিদের নাম হলো মসজিদ জুল কেবলাতাই, তুই কেবলাওয়ালা মসজিদ। কেন সালাতের মধ্যে জিজ্ঞাসা করার দরকার তারা মনে করেনি। আল্লাহ এবং রসুলের নির্দেশ এসেছে, পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা মেনেছেন। তাদের আর কোনো দ্বিতীয় কথা, দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় বাক্য সেখানে আসেনি। আল্লাহ আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা ছিল সাহাবায়ে কেরামদের বৈশিষ্ট্য। হুদায়বিয়ার সন্ধির সময়, হুদায়বিয়ার সন্ধি হচ্ছে, সন্ধির চুক্তিটা কত সুন্দর, আল্লাহ আকবার, চুক্তিটা কত সুন্দর। তার মধ্যে অনেকগুলি চুক্তি আছে, আপনারা আমার কথা নিশ্চয়ই বুঝতে পারতেছেন। অনেকগুলি চুক্তি আছে, তার মধ্যে একটা চুক্তি, একটা শর্ত হল মদিনা থেকে কোনো লোক যদি মক্কায় আসে তাকে মক্কাওয়ালারা আটকে রাখবে, ফেরত দিবে না। আর মক্কা থেকে যদি কোনো লোক মদিনায় যায় তাহলে এই লোককে মদিনা থেকে মক্কায় ফেরত দিতে হবে। কাফেরদের লোক মদিনায় গেলে ফেরত দিতে বাধ্য, আর মদিনার কোনো লোক মক্কায় গেলে তারা ফেরত দিবে না, ফেরত দিতে তারা বাধ্য নয়। চুক্তি স্বাক্ষরিত হল আবু বাসির, কোনো বর্ণনা আসছে, কোনো বর্ণনা আসছে আবু জান্দাল, আবু জান্দাল আবু বাসির, যাই হোক, উনি আসে ওখানে হাজির, হাতের মধ্যে হাত করা পরানো, পায়ের মধ্যে ডান্ডা বেরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চুক্তি স্বাক্ষরিত হয়ে গেছে বাবা, মক্কায় ফেরত যাও তুমি। বলে, এই কাফেরের হাতে আমাকে কিভাবে তুলে দিচ্ছেন, আমি কিভাবে যাব? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ হয়ে গেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিচ্ছেন আর বলছেন যে এই চুক্তি মানতে হবে না, ওদের সাথে লড়াই করব আমরা, কেন এই চুক্তির মধ্যে যাব, অসম চুক্তি, ওদের লোক আমরা ফেরত দেব আর আমাদের লোক ওরা ফেরত দিবে না, এটা কেমন কথা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চুপ করো উমর, কথা কম বলো, আল্লাহর ফয়সালা মেনে নাও, আল্লাহর ফয়সালা মেনে নাও। ইল্লা ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, ইল্লা ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হে নবী, আপনাকে প্রকাশ্য বিজয় আমি দিয়েছি। ইল্লা ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, প্রকাশ্য বিজয় আপনাকে আমি দিয়েছি, আপনার বিজয় সুনিশ্চিত। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তো ওহী আসে না, ওহী তো আল্লাহর নবীর কাছে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী প্রাপ্ত হয়েছেন, আল্লাহর নির্দেশে কাজ করছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছে, আমার বুঝে ধরে না এভাবে মক্কা কিভাবে বিজয় হবে, একতরফা চুক্তি হলো, আমাদের লোককে ফেরত দেওয়া হবে না, আমাদেরকে যেতে দিবে না, মক্কায় ঢুকতে দিবে না, ইত্যাদি ইত্যাদি। অনেক লম্বা ঘটনা। প্রসঙ্গক্রমে একটা কথা আবার বলে দেই, ঢাকার ইসলামিক ফাউন্ডেশন থেকে বই লিখেছে নবী আউলিয়াদের কিস্সা শোনো, নবী আউলিয়াদের কিস্সা শোনো। ওই বইয়ের মধ্যে লিখেছে এলি এগিয়ে এলো কাবা ঘর, কাবা ঘর এগিয়ে এসেছে। কোথায় আসলো? রাবেয়া বসরি কাবা ঘর তোয়াফ করার জন্য মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আল্লাহ মক্কার ঘরকে কাবা ঘরকে বললেন যে এত বড় তাপসী রাবেয়া, আল্লাহর ওলি, এ আল্লাহর ওলি এত কষ্ট করে আসবে, তো তুই কাবা ঘর এগিয়ে যা। বসরা শহরে কাবা ঘর এগিয়ে গেল রাবেয়া বসরির তোয়াফের সুবিধার্থে। রাবেয়া বসরির জন্য কাবা ঘর এগিয়ে এলো, আর হুদাইবিয়ার ময়দান থেকে মক্কার ঘর ছিল মাত্র কয়েক কিলোমিটার রাস্তা, বড় জোর 12 কিলোমিটার হবে। এই 12 কিলোমিটার দূরে কাবা ঘর এগিয়ে আসে না আল্লাহর নবীর জন্য। সোহাইল বিন আমরের সাথে চুক্তি হলো, সেই চুক্তি অনুযায়ী ফেরত চলে গেলেন মদিনায় যে এবছর আর হজ করা হবে না, এরা পরের বছরে আবার আসতে হবে নতুন করে। ফেরত পাঠালেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কাবা ঘর 12 কিলোমিটার এগিয়ে আসতে পারল না। ইসলামিক ফাউন্ডেশনে লিখেছে আপনার টাকার, আপনার ট্যাক্সের টাকা দিয়ে, আপনার জাতীয় রাজকোষের পয়সা দিয়ে, আমার আপনার রাজকোষের পয়সা দিয়ে দাগাবাজেরা বই লিখে ওখানে বাজারে ছেড়ে দিয়েছে যে এগিয়ে এলো কাবা ঘর। এক বুজুর্গ একদিন বলছিলেন যে আল্লাহর ওলিদের কারামতকে তো অস্বীকার করা যায় না, হতেও তো পারে। তা আমি বললাম হ্যাঁ হতেও তো পারে, তো কে কাবা ঘর যখন বসরায় চলে গেল, তে মক্কায় যারা এসেছিল হজ উমরা করতে তাদের হালত কি হলো তাহলে বলো তুমি? মক্কায় তো আর কাবা ঘর নেই, কাবা ঘর তো বসরায় চলে গেছে। চুক্তি হলো সুহাইল বিন আমরের সাথে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর বুঝতে হবে না, এত আল্লাহর নির্দেশ এসেছে, শিরোধার্য মেনে নাও। শিরোধার্য মেনে নেওয়া হলো, আবু জান্দালকে ফেরত দেওয়া হলো। আবু জান্দাল মদিনায় যেতে পারলো না, কেন? চুক্তি হয়েছে তাই। মদিনায় গেলে তো আল্লাহর রাসূলের হাতের মধ্যে থাকে। মক্কায় ফেরত দেওয়া হলো, কাফের লোকেরা এসে আবু জান্দালকে নিয়ে চলে যাচ্ছে। রাস্তার মধ্যে এই আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা নিতে এসেছিল তাদের দুইজনের একজনকে হত্যা করে দিয়েছে, হত্যা করে দিয়ে মদিনায় আবার পালিয়ে গেছে। আবার ফেরত দেওয়া হলো, বলছে আমার সাথীকে হত্যা করে দিয়েছে, আমি জান বাঁচায় কোনো মতো আপনার কাছে এসেছি, আমাকে মক্কায় পাঠানোর মতো ব্যবস্থা করেন। ও এসেছে আসামি ধরতে, ও এসেছে রাসূলের সাহাবীকে ধরতে, এখন মক্কায় ফেরত যেতেও ভয় পাচ্ছে যে আমার সাথীকে তো মারছে, আমাকে পেলেও মেরে ফেলবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার তো দায়ভার নেই বাবা, চুক্তি হয়েছে তোমাদের হাতে তুলে দেওয়ার, তো তো হাতে তো তুলে দিয়েছি, তোমার হাত থেকে ছুটে গেল তো আমি কি করব? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাগরের পারে, লোহিত সাগরের পারে একটা আশ্রয়স্থল খুঁজে ওখানে গোপনে থাকেন রাতে। আরো যারা ইসলাম গ্রহণ করে ওরা মনে মনে ভাবে যে আমরা ইসলাম গ্রহণ করে মদিনায় গেলেই তো আবার কাফেরের হাতে তুলে দিবে, মক্কায় ফেরত পাঠাবে, তো আর মদিনাতে যাবই না, এই সাগরের পাড়ে গিয়ে এখানে আশ্রয় নিব, আল্লাহর নবীর কাছেও যাব না, গেলে তো আবার মক্কায় ফেরত পাঠাবে, আর মক্কায় থাকলে আমাদেরকে কাফেরেরা নির্যাতন করবে। সাগরের পাড়ে যায়, যাওয়ার পরে ওখানে গিয়ে গোপনে থাকে, আর সিরিয়ার যে বাণিজ্য কাফেলা আসে ওই বাণিজ্য কাফেলাদেরকে রাত্রে ধরে চিন্তাই করে আর খায়। এখন ওরা এসে বলছে আপনার লোক আপনি ফেরত নেন, আমাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে, ব্যবসা বন্ধ হয়ে গেছে আপনার লোক আপনি ফেরত নেন, ওরা যদি মদিনায় থাকে তাও কমস কম আমাদের ব্যবসা নষ্ট হবে না। আর একটা প্রশ্ন থেকে গেল, মদিনার লোক মক্কায় গেলে ফেরত দেওয়া হবে না, মক্কা থেকে মদিনায় কোনো কাফের ইসলাম গ্রহণ করে মক্কা থেকে মদিনায় আসতেই পারে কিনা, মক্কা থেকে কোনো কাফের ইসলাম গ্রহণ করে মদিনায় আসতেই পারে, কিন্তু মদিনা থেকে কোনো মুসলিম কোনো সাহাবি মুরতাদ হয়ে তো মক্কায় যাওয়ার প্রশ্নই নেই, তো যাবেই তো না, আবার ফেরত দিবে কি, গেলে তো ফেরত দেওয়ার প্রশ্ন, কাজে এই চুক্তিরও কোনো মানে নেই। আল্লাহু আকবার। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিনে মেনে নিয়েছিলেন ফয়সালা আল্লাহ এবং তার রাসূলের। আল্লাহ নবী বললেন, ওমর থেমে যাও, আগে মানো পরে বোঝো, বুঝে যেটা ধরে না ওটা আমার না সাল্লাম না বলো। আল্লাহ পাক প্রথমেই বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। গত পরশুদিন আমাকে একজন প্রশ্ন দিলেন, প্রশ্ন দিয়ে বলেন লাইলাতুল কদর কয় রাত্রিতে হয়? বলবো লাইলাতুল কদর কয় রাত্রিতে হয়, তার তো তোমার সমস্যা কি, তোমার কাজ হলো লাইলাতুল কদর ইবাদত করা, তোমাকে কে বলেছে লাইলাতুল কদর কয় তারিখে হয় কয় রাত্রিতে হয়, গবেষণা করার দায়িত্ব তোমাকে কে দিল, লাইলাতুল কদর কোন রাত্রিতে হয় এ গবেষণার দায়িত্ব তোমাকে দেওয়া হয় নাই। লাইলাতুল কদরেরটা পরে বলি, মাঝখানে আর একটা বলে নেই, সেটা কি, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন, কখন নেমে আসেন, রাতের শেষে, বাংলাদেশের রাতের শেষে না পাকিস্তানের রাতের শেষে, বাংলাদেশের শেষ রাতে না সৌদি আরবের শেষ রাতে, সৌদি আরবের শেষ রাতে না মরক্কের শেষ রাতে, মরক্কের শেষ রাতে না আমেরিকার শেষ রাতে, আমেরিকার শেষ রাতে নাকি অস্ট্রেলিয়ার শেষ রাতে, অস্ট্রেলিয়ার শেষ রাতে না জাপানের শেষ রাতে, কোন দেশের শেষ রাতে আল্লাহ নেমে আসেন? দিন রাত 24 ঘন্টা কোনো না কোনো দেশের শেষ রাত হতেই থাকে, শেষ রাত যদি কোনো না কোনো দেশে হতেই থাকে, আর আল্লাহ যদি সব দেশের শেষ রাতে প্রথম আসমানে নেমে আসেন তাহলে আল্লাহ আরো সে আদিমে ফেরত যান কখন? জটিল প্রশ্ন, হে তর্কবাগিস, তোমার এই ক্ষুদ্র মস্তিষ্কে এটা ধরবে না, অতএব তুমি মেনে নাও, অকপটে মেনে নাও যে আল্লাহ নেমে আসেন, প্রথম আসমানে নামেন শেষ রাতে, কোন দেশের শেষ রাতে নামেন ওটা আমার বুঝার দরকার নয়, আমার দেশের শেষ রাত্রে আমি ইবাদত করব, লাইলাতুল কদর কোন দেশে কখন হবে না হবে কিভাবে হবে ওটা আমার বোধগম্য নয়, ওটা আমার বিবেকের বাইরে, কবরের আজাব কিভাবে হয় ওটা আমার বুঝের বাইরে, আমি এখন দেখতে পাচ্ছি আমার ক্ষতি, এই ক্ষতির মধ্যে কল্যাণ কিভাবে আছে ওটা আমার বুঝের বাইরে, আমার বুঝের ভিতরে হোক আর বাইরে হোক আমাকে মানতে হবে, বিশ্বাস করতে হবে। বললাম যে হে যুবক তুমি শোনো, হে তর্কবাগিস তুমি শোনো, তাকদীর বুঝতে বুঝতে বুঝতে বুঝতে তাকদীর বুঝতে বুঝতে বুঝতে বুঝতে বেশি বুঝে একদল লোক তাকদীরকে অস্বীকার করে জাবারিয়া তরিকার অন্তর্ভুক্ত হয়ে গেছে, তাকদীরকে বেশি বুঝতে বুঝতে বুঝতে একদল লোক তাকদীরকে অস্বীকার করে কাদারিয়া তরিকার অন্তর্ভুক্ত হয়েছে। তুমি জাবারিয়াও হবে না, কাদারিয়াও হবে না। তাকদীর বুঝার দায়িত্ব তোমার নয়, তাকদীরের প্রতি ঈমান রাখার দায়িত্ব তোমার। তাকদীরের প্রতি ঈমান রাখার দায়িত্ব তোমার, তাকদীর বুঝার দায়িত্ব তোমার নয়। লাইলাতুল কদর কোন রাত্রিতে হবে ওটা বুঝার দায়িত্ব তোমার নয়। বেদর রাত্রিতে ইবাদত করার দায়িত্ব তোমার। কোন দেশের প্রথম, কোন দেশের কোন রাত্রে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন ওটা বুঝার দায়িত্ব তোমার নয়। শরীয়তের যেটা বাহ্যিক মাসলা মাসাইল সেগুলি বুঝে বুঝে আমল করতে হবে, যেগুলি গায়েবি বিষয়, যেগুলি ইমানের বিষয়, সেগুলি বিশ্বাস করতে হবে আগে, আর পরে বুঝতে পারলে বুঝতে হবে, না বুঝতে পারলে বুঝার দরকারও নাই। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। তাই তো আজ থেকে প্রায় 850 বছর আগে, আজ থেকে প্রায় 850 বছর আগে ইমাম শরফুদ্দিন, ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শরফুদ্দিন নববী রহমাতুল্লাহ আলাইহি সহিহ মুসলিমের হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে, একখানা হাদিস পড়তে গিয়ে আশ্চর্য হয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মদিনার তাজা খেজুর সিরিয়ায় বসে যেদিন খাওয়া সম্ভব হবে সেদিন তোমরা মনে করবে কিয়ামত কাছে এসে গেছে। ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মদিনার তাজা খেজুর সিরিয়ায় আবার খায় কেমনে? মদিনার তাজা খেজুর সিরিয়ায় নিতে কমপক্ষে তদানীন্তনকালে 2 মাস সময় লাগবে। 2 মাসের মধ্যে হয় পচে যাবে খেজুর, নতুবা তাজা খেজুর শুকনা হয়ে তামার হয়ে যাবে, রুতাব থাকবে না। রুতাব বলা হয় তাজা খেজুরকে, টাটকা খেজুর। আর ওটাকে শুকনা হয়ে যখন শুকিয়ে যায় তখন ওটার নাম হয় তামার। তো তো রুতাব তামারে পরিণত হবে, তাহলে এটা কি করে সম্ভব? ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি দেখছেন সহিহ মুসলিমের সহিহ হাদিস, অস্বীকার করার কিছু নাই, কিন্তু বিবেকে ধরে না এটা আবার কি করে সম্ভব। তিনি হাদিসের নিচে মন্তব্য লিখে বিদায় হচ্ছেন আর বলছেন, হাদিসখানা সহি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী অবশ্যই সত্য, অবশ্যই ঠিক, কিন্তু আমার বিবেকে ধরে না। আমার বিবেকে ধরুক আর না ধরুক, আমি এটাকে বিশ্বাস করে নিলাম। আজকে যে ইসলামী চিন্তাবিদ ইসলাম সম্পর্কে চিন্তা করতে করতে করতে করতে বুদ্ধির খেই হারিয়ে ফেলেছে, এখন আপনাকে চিন্তা করে দিচ্ছে যে মানুষের গাড়ি পুরালে ইসলাম কায়েম হয়ে যাবে, হরতাল ধর্মঘট ডেকে মানুষকে হত্যা করলে, পঙ্গু করলে আপনার ইসলাম কায়েম হয়ে যাবে। ইসলামী চিন্তাবিদগণ এইভাবে নতুন ইসলাম আপনাকে চিন্তা গবেষণা করে বের করে দিচ্ছে। ইসলাম কিয়ামতের আগ পর্যন্ত আসমান থেকে যেভাবে নাজিল হয়েছে ওইভাবেই থাকবে, 19-20 কিয়ামতের আগ পর্যন্ত হবে না। পেশাব করবেন কিভাবে, ইস্তেনজা করবেন কিভাবে, স্বামী স্ত্রী মিলামেশা করবেন কিভাবে, রাজ্য শাসন করবেন কিভাবে, গৃহ যাপন করবেন কিভাবে, টপ টু বটম, লোয়ার চেম্বার থেকে আপার চেম্বার কিভাবে চলবে, সব কথা ইসলামে পরিষ্কার বলে দেওয়া গেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রচারক ছিলেন, আমরা ইসলামের প্রচার করার দায়িত্ব পেয়েছি। ইসলামের ভিতরে নতুন কিছু আবিষ্কার করার ক্ষমতা আমাদের, ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করার ক্ষমতা আমাদের নেই। পরিশেষে আর একটি কথা বলি, আমার বক্তব্য, আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ পাক বলছেন, তোমরা কোনো জিনিস ভালো মনে করো কিন্তু সেটা তোমাদের জন্য অকল্যাণ, আর তোমরা কোনো জিনিস খারাপ মনে করো সেটা তোমাদের জন্য কল্যাণকর। অতএব কোনটা অকল্যাণ আর কোনটা কল্যাণকর সেটা তুমি ভালো করে বোঝো, পরে বোঝার চেষ্টা করো, কিন্তু আল্লাহর ফয়সালাকে অকপটে মেনে নাও। আমরা আল্লাহর ফয়সালাকে অকপটে মেনে নিয়েছিলাম 8 বছর 8 মাস 28 দিন, কত বছর, 8 বছর 8 মাস 28 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফয়সালা দিলেন। আমি বহু জায়গায় বলেছিলাম, মহতারাম আমিরে জামাতের জন্য বিরাট এক কল্যাণ রয়েছে। কি কি কল্যাণের মধ্যে ছিল? প্রথম নম্বর কল্যাণ ছিল, ওই সময় যদি উনি জেলখানার ভিতরে না থাকতেন তাহলে নিশ্চয়ই রাস্তা পথে যে কোনো জায়গায় উনি হয়তো বা বিপদের সম্মুখীন হতেন, অথবা জঙ্গিরাই তার গায়ের উপর আক্রমণ করত। দুই নম্বর কল্যাণ হয়েছে, জেলখানার ভিতরে গবেষণা করে সেখান থেকে অনেক কিছু শিখার এবং জাতিকে জানানোর সুযোগ তার হয়েছে। তিন নম্বর কল্যাণ হয়েছে, ইউনিভার্সিটির বেতন ছাড়া, ইউনিভার্সিটির ডিউটি ছাড়া এতদিন পর্যন্ত মুসা আলাইহিসসালামের মায়ের মতো মুসার মা নিজের বেটাকে দুধ পান করায় ফেরাউনের বাড়িতে, ফেরাউন মুসার মায়েরও বেতন দেয়, আবার মুসারও বেতন দেয়। আল্লাহু আকবার! নিজের বেটাকে দুধ খাওয়ায় আবার মুসার বাড়িতে, ফেরাউনের বাড়িতে আবার বেতন নেয়। নিজের বেটাকে দুধ পান করায় আবার ফেরাউনের বাড়িতে বেতন নেয়। আয়লাদিস আন্দোলনের কাজ করেছেন 8 বছর 8 মাস 28 দিন আমার আমিরে জামাত, কিন্তু বেতন খেয়েছেন জালেমের কাছ থেকে। আল্লাহু আকবার! তাহলে দেখেন তো, ডিউটি থাকলে, ইউনিভার্সিটির চাকরি বহাল থাকলে, যেই যে এই প্রিয়ডটা উনি যে আন্দোলনের খেদমত অকপটে দিতে পেরেছেন, বিনা বাধায় দিতে পেরেছেন, এটা পাতেন পারতেন না। বেতন যদি মাসে মাসে আসতো তো বেতন সব খায়ে শেষ হয়ে যেত, কিন্তু এই যে 8 বছর 8 মাস 28 দিনের বেতন অর্ধেক বাকি আছে, এটা যখন এরিয়া বিল হয়ে একসাথে এক মুঠে পাওয়া যাবে, মহতারাম আমিরে জামাতের একটা বাড়ির ব্যবস্থা হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। আশা আন্তাকারাহু শাইয়ান ওয়া হুয়া খায়রুল লাকুম, ওয়া আশা আন্তুহিব্বু শাইয়ান ওয়া হুয়া শাররুল লাকুম। কোনটার মধ্যে কল্যাণ আর কোনটার মধ্যে অকল্যাণ, আল্লাহর ফয়সালা যখন হবে তখন অকপটে মেনে নিতে হবে, হাসি মুখে মেনে নিতে হবে। আকুলু কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামিন ওয়া তুব ইলাইহি ইন্নাহু হুয়াল গাফুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।